الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغون عليهن سبيلا إن الله كان عليا كبيرا درود إبراهيم قربه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن الكريم الله تعالى آيات ارشاد করেছেন واعتصموا بحبل الله جميعا আয়াতের অর্থ হল যে তোমরা আল্লাহ তাআলার রশি আল্লাহ তাআলার দড়িকে মজবুত ভাবে ধরো। আয়াতের তাফসিরে তাফসিরকারকরা উদাহরণ দিয়েছে যে যখন কোনো মানুষ কোনো গর্তের মধ্যে কোনো কুয়ার মধ্যে অসতর্কতাবশত পড়ে যায় তখন ওই মানুষটাকে উঠানোর একমাত্র মাধ্যম থাকে উপর থেকে কোনো কিছু ছেড়ে দিতে হয়। কুয়ার মধ্যে পড়ে গেছে, উপর থেকে একটা রশি তার জন্য ফেলে দেওয়া হয়েছে। এখন যে ব্যক্তি কুয়ার তলদেশে নিচেই আছে পড়ে গেছে, ওই ব্যক্তিটা যদি ওই রশিটাকে শক্ত করে ধরে আর উপরে যারা রশি ছেড়েছে এরা যদি রশিটাকে টানে তাহলে আস্তে আস্তে ওই ব্যক্তিকে ওই নিচের থেকে উপরে উঠে আনতে পারে। কুয়ার অন্ধকার থেকে যে কুয়ায় পড়ে গেলে তার জীবন শেষ হয়ে যাওয়ার নিশ্চিত ছিল সেই জায়গা থেকে সে তার জীবনটা আবার ফিরে পান। আল্লাহ তাআলা আদম সন্তানকে আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু ওয়াসসালামের মাধ্যমে জান্নাত থেকে দুনিয়া নামক এই অন্ধকার কুয়া, গোমরাহির কুয়া, গোনাহের কুয়া, অন্ধকার এর মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা পক্ষ থেকে আবার উঠায় নেওয়ার জন্য কোরআনে করিম নামক রশি ছেড়ে দিয়েছে। রশি ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একসাথে এই রশিটাকে মজবুত ভাবে ধরো। দুনিয়ার মানুষ কোরআনের এই রশিটাকে মজবুত ভাবে ধরবে আর আল্লাহ তাআলা আবার মানুষকে টান দিয়ে আবার উপরে জান্নাতে নিয়ে যাবে। তাফসীরকারকরা এই আয়াতের তাফসীর এভাবে দিয়েছে। এটা এই জন্য বলতেছি যে কোরআনের আলোচনা, কোরআনের সংস্পর্শ, কোরআন একজন মানুষকে কুয়ার তলদেশ থেকে, গুমরাহির তলদেশ থেকে, ধ্বংসের নিশ্চিত জায়গা থেকে তাকে আবার উদ্ধার করে তার আগে সুন্দর জীবন, জান্নাতের জীবনে নিয়ে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের সংস্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসা 134 নম্বর আয়াত। আয়াতের কিছু অংশ গত সপ্তাহে কয়েক সপ্তাহ ধরে যাচ্ছে, লম্বা আয়াত। আয়াতের মূল বিষয় হলো দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, স্বামী স্ত্রীর অধিকার নিয়ে। উপরের আয়াতে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর একে অপরের অধিকার হক, এবং 34 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা স্বামীকে কিছু দায়িত্ব, কিছু অধিকার, কিছু ক্ষমতা স্ত্রীর উপর দিয়ে রাখলেন। দিয়ে রাখার ফলে স্ত্রীর এখন ওই স্বামীকে আনুগত্য করতে হবে, স্বামীর বাধ্য হয়ে থাকতে হবে। যাকে যে ক্ষমতা দেওয়া হয় সেই ক্ষমতা যদি সে ঠিক মতো প্রয়োগ করতে না পারে, বাস্তবায়ন করতে না পারে, তাহলে সেই জায়গায় অশান্তি শুরু হয়। উপরস্থ অফিসার যদি তার নিম্ন অধীনস্থ, নিম্নস্থ যে কর্মচারী আছে এদের উপর যদি হুকুম বাস্তবায়ন না করতে পারে, এরা যদি অবাধ্য হয়, তাহলে এই অফিস কখনো চলে না। ঠিক সাংসারিক জীবনে আল্লাহ তাআলা স্বামীকে বানিয়েছেন কর্তা, স্বামীকে আল্লাহ তাআলা কওয়ামি শক্তিশালী এবং মূল বানিয়ে স্ত্রীকে তার অধীনে দিয়ে রাখছেন। দিয়ে রাখার ফলে হতে পারে এমন যে স্ত্রী, কোন স্ত্রী অথবা কখনো কখনো স্ত্রী স্বামীর অবাধ্য হবে, স্ত্রীর বাধ্য স্বামীর বাধ্য হবে না, স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যেতে পারে। স্বামীর যদি অবাধ্য হয়ে যায় কোনো স্ত্রী বা কখনো কোনো স্ত্রী, তখন কি হবে সেটা হলো এই আয়াতের দ্বিতীয় আলোচনা। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা স্বামীকে ক্ষমতা দিয়ে দিলেন, স্ত্রীর উপর ক্ষমতা দেওয়ার পর স্ত্রী যদি স্বামীর এই ক্ষমতা না মানে, স্বামীর বাধ্য হয়ে যদি না থাকে, স্বামীর আনুগত্যশীলা যদি না হয়, তাহলে এই স্ত্রীকে সংশোধন কিভাবে করতে হবে সে বিষয় হলো আজকের আলোচ্য বিষয়। আয়াতের আজকের যেটুকু আজকে আলোচ্য বিষয় সে আয়াতের অংশ অর্থ হলো অল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, যে সমস্ত স্ত্রীদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে তোমরা স্বামীর অবাধ্য হওয়ার আশঙ্কা করো, যে স্বামীর কথা মানবে না, স্বামীর অবাধ্য চলবে, অবাধ্য হয়ে যাবে, তাদের ব্যাপারে তোমরা ফাইযুহুন্না, তাদেরকে তোমরা উপদেশ দাও, নসিহত করো, ভালো ভালো কথা বলে বলে এদেরকে সংশোধন করার চেষ্টা করো, এক নাম্বার। দুই নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাযাজির, যদি ভালো কথায় উপদেশে যদি এদের সংশোধন না হয়, ভালো না হয়, তাহলে এদের বিছানাকে আলাদা করে দাও। দ্বিতীয় পদ্ধতি স্ত্রীকে সংশোধন করার দ্বিতীয় বিস্তারিত আসবে। তিন নাম্বার ওয়াদরিবুহুন্না, উপদেশ দিয়েছ, নসিহত করেছ, কিন্তু এই নসিহতে কাজ হই নাই, উপদেশে কাজ হই নাই, বিছানা আলাদা করে দিয়েছ তাও সংশোধন হই নাই। তিন নাম্বার হলো এদেরকে শাস্তি দিবে, প্রহার করবে, তিনটা পদ্ধতি। এরপরে বলতেছেন ফাইন আতাআনাকুম, যদি তারা তোমাদের আনুগত্যশীলা হয়ে যায়, তোমাদের কথা তারা যদি মানা শুরু করে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো রাস্তা তোমরা তালাশ করো না। কেন? যদি তুমি তাদের বিরুদ্ধে কোনো রাস্তা তালাশ করো, তাহলে তুমি জেনে রেখো তোমার চাইতে বেশি ক্ষমতাশীল আল্লাহ তাআলা। তুমি ক্ষমতা পায়ে তোমার স্ত্রী তোমার নত হয়ে থাকতেছে, তারপরে তুমি তার উপর ভিন্ন পদ্ধতিতে তাকে সাহায্য করার জন্য, অত্যাচার করার জন্য ভিন্ন রাস্তা তালাশ করতেছ, তাহলে তুমি এই কথা জেনে রাখো ইন্নাল্লাহ কানা আলিয়ান, আল্লাহ তাআলা অনেক উঁচা, কাবীরান, আল্লাহ তাআলা অনেক বড়। তুমি তোমার স্ত্রীর উপর যতটুকু ক্ষমতা দেখাতে পারো, আল্লাহ তাআলা তার চাইতে বেশি ক্ষমতা তোমার উপর দেখাতে পারে। এই হলো আয়াতের তর্জমা। তিনটা পদ্ধতি। এক নম্বর হলো নসিহত, উপদেশ। হুজুর স্ত্রী সংশোধন না করলে গিয়েছি, সে আল্লাহ রাস্তায় হাঁটুক, আমি আমার রাস্তায় হাঁটি। এই সংসারের চাইতে অশান্তি আর কোন দুনিয়ায় সংসার থাকবে না। ঘর যদি কারো সুন্দর হয়ে যায়, স্ত্রী যদি কারো আনুগত্যশীলা হয়ে যায়, সেটা দুনিয়াতে জান্নাতি পরিবেশ। আর যদি কোনো ব্যক্তির স্ত্রী অবাধ্য হয়, স্ত্রী স্বামীর কথা মানে না, স্ত্রী স্বামীকে স্বামী হিসেবে সেই মর্যাদা দেয় না, এই ব্যক্তির চাইতে দুনিয়াতে অশান্তি আর কোনো জগৎ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে গিয়েছিলেন, আমরা জানি, লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না। আল্লাহ অনেকভাবে পরীক্ষা নিয়েছেন। তখনকার এখন যেমন মানুষ চাকরিতে বিদেশে যায়, ব্যবসার জন্য মাল নিয়ে বিভিন্ন জায়গায় যায়, তখনকার ইসের উপার্জনের একটা উপায় ছিল শিকার করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার এলাকা থেকে উনি জমজম কুয়ার পাশে, কাবা শরীফের পাশে হাজরা আলাইহা সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম যে জায়গা বসবাস করতেন, সে জায়গা উনি এক অনেক বছর পর পর যেহেতু দেখা করে আসতেন, ছোট অবস্থায় রেখে আসতেন, যখন হাঁটা শেখে তখন যে দেখে আসতেন, 12-13 বছর সময় যে জবাইয়ের জন্য নিয়ে গেলেন, আবার বিবাহের আগে যাইতেন, বিবাহ হলো, বিবাহ হওয়ার পর একবার গেছেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম তীর ধনুক নিয়ে গেছেন, বিবাহ হয়েছে ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের মা হাজার আলাইহি সালাতু ওয়াসসালাম আর এক আরবের এক গোত্র, তারা ব্যবসায়ের জন্য আসার পথে জমজম কুয়ার নিকটে তাদের অবস্থান গাড়ছে, সে জায়গা তারা স্থায়ী হয়ে গেছে। হাজার আলাইহি সালাতু ওয়াসসালাম মনে করলেন, আমার ছেলেকে একটু এক এলাকায় অবস্থান ভালো হোক, এবং জমজম করার দায়িত্ব আমাদের হাতে, মা এবং ছেলের হাতে জমজম করার দায়িত্ব। জমজম কই হলো এ জায়গার আবাদের মূল ভিত্তি, জমজম কর পানি বন্ধ করে দিলে সে আর থাকতে পারবে না এ জায়গা, এই অবস্থাটা ধরে রাখতে হবে। সুতরাং জুহরুম গোত্র, ওই গোত্রের অবস্থা ভালো, ওই গোত্রের একটা মেয়ের সাথে ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের বিবাহ দিলেন। ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের পেশা হলো শিকার করা, তীর নিয়ে ধনুক নিয়ে শিকারে বের হয়ে যান, দুই দিন তিন দিন পার হয়ে যায়, সকালে যায় সন্ধ্যা আসে, বিভিন্ন সময় হরিণ শিকার করে নিয়ে আসে, পাহাড়ি এলাকায় খরগোশ হয়, শিয়ালের মতো খরগোশ, একটা এক ধরনের খরগোশ আছে বিড়ালের মতো, আর এক ধরনের খরগোশ আছে পা লম্বা, খুব দৌড়ায় চলে, এই সমস্ত হালাল জানোয়ার শিকার করে নিয়ে আসে, শিকার করে এনে জবাই করে বস্তা শুকায় বেশ কিছুদিন খান, এই হলো তখনকার যুগের খাবারের ব্যবস্থা। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম দূর থেকে আসলেন, হাজার আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়েছে, দেখা হয়ে যাওয়ার পরে স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, এরপর পুত্রবধূর সাথে ভিন্নভাবে সালাম কালাম দিয়ে জিজ্ঞেস করছে, ইসমাইল কোথায় গেছে, আপনার স্বামী বা তোমার স্বামী কোথায় গেছে, তা আমার স্বামী শিকার করতে গেছে। ছেলের বউ ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের স্ত্রী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম চেনেন না, অপরিচিত মানুষের মতো কথাবার্তা হচ্ছে, তখন তো এই ধরনের পর্দার বিধান ছিলই না, ইসলামের প্রথমও ছিল না পর্দার বিধান। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন যে সংসার কেমন চলে, স্ত্রী ছিল একটু ব্যবসায়ী বংশের উচ্চ পরিবারের, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সংসারে এসে দিন আনে দিন খায় বাংলা ভাষায় খুব একটা ভালো চলে না, তা এক লোক একজন মুরব্বী মানুষ জিজ্ঞেস করছে, সংসারের সব কথা বলে দেন, এক কথায় সংসার খুব কষ্টের মধ্যে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে তোমার স্বামী আসলে সালাম দিও, আমার নাম বলে না, আমার সালাম দিও, আর বইল যে চৌকাটটা পাল্টাই ফেলতে বলছে, চৌকাট ঘরের দরজা যে চৌকাট থাকে সেই চৌকাটটা পাল্টাই ফেলতে বলছে, মহিলা মানুষ আর কি বোঝে, এটা ইসমাইল আলাইহিসসালাম শিকার নিয়ে ফিরে আসতে বাসায়। তাফসীরের কিতাবে আছে যে উনি নাকের ঘ্রাণ শিখে দিয়ে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে, আজকে কেউ আসছিল বাড়িতে? আজকে ইয়াকুব আলাইহি সালাতামের ছেলে ইউসুফ আলাইহি সালাতামকে যখন 10 ভাই নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওই জায়গা থেকে যখন ফিরে আসতেছিল, ফিরে আসার পথে জামা নিয়ে আসছিল, ইউসুফ আলাইহি সালাতাম জামা দিয়েছিলেন যে জামাটা নিয়ে যে আমার আব্বা অন্ধ বাপের চেহারায় স্পর্শ করাবে, চেহারায় লাগাবে, আমার বাপের দৃষ্টিশক্তি ফিরে পাবে। ইয়াকুব আলাইহি সালাতাম জামা আসার আগেই, জামা এখন ওনার কাছে আসে নাই, উনি বলে আশপাশের ছেলেদেরকে বলে, যে ছেলে যায়নি বলে, যে কি হলো, আমার নাকে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, এখনো কিন্তু জামা আসি নাই। তাফসীরে কিতাবে লিখছে যে আম্বিয়া আলাইহিসসালাম নাকের ঘ্রাণ থেকে বুঝতে পারতেন। তা ঠিক ইব্রাহিম আলাইহিসসালাম বাসায় এসে গেছেন, ইসমাইল আলাইহিসসালাম বুঝে ফেলছেন, স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে, আজকে কোনো লোক আসছিল? স্ত্রী বলছে, হ্যাঁ একজন মুরব্বী আসছিল। তা কি হয়েছে তাকে? সব কথা বলার পরে যে কি বলে গেছে, বলে গেছে বাসার চৌকাট পাল্টাই ফেলতে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই সমস্ত কথা শোনার পর ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করেছে যে তুমি কি কি বলেছো? তো বলছে আমি এই বলেছি। তখন বলে যে আমার আব্বার আদেশ তো মানতে হবে, সুতরাং তোমার সাথে আমার সংসার চলবে না, সংসার অশান্তি চলতেছে, চৌকাট পাল্টাই ফেলছে, বিবিকে তালাক দিয়ে তখনকার যুগে বিচ্ছেদ দিয়ে আর একটা বিবাহ করেছে। বেশ কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিসসালাম আবার আসতেন, আসার পর আগের মতো পরীক্ষা করতেছে, পরীক্ষা করলে এই বিবি খুব শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, চৌকাটকার যেন মজবুত করে বাঁধতে রাখে, টাইট করে যেন ধরে রাখে, সংসারের শান্তি অশান্তি বোঝাচ্ছি। অনেকে মনে করে যা সে তার চিন্তায় থাক, আমি আমার ব্যবসা অফিস নিয়ে থাকি, ও তারে নিয়ে আমার চিন্তা করার সময় নাই। আল্লাহ মাফ করুক, সংসারে আর কখনো শান্তি ফিরে পাবে না। আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ, আহমদ আলী লাহোরি ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন, দেওবন্দের দ্বিতীয় যুগের ছাত্র, দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় যুগের ছাত্র, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলীর ছাত্র আহমদ আলী লাহোরি শিখ বংশের ছিলেন, জন্মগতভাবে শিখ ছিলেন, বালেগ হওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করে উনি মুসলমান হন। মুসলমান হয়ে বাপ মা ছিল কাফের শিখ, বাদ দিয়ে একাকিভাবে দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা করতে আসেন। দেওবন্দ মাদ্রাসায় নিচের জামাত থেকে একবার দাওরা পর্যন্ত পড়ছেন, দাওরাল ক্লাস শেষ ক্লাসে মাস্টার্স। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ, এক আর একজন বড় বুজুর্গ আলেন, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, ধনী খুব, জামাই খুঁজতেছেন, বিভিন্ন জায়গায় লোক খোঁজে, দেওবন্দ মাদ্রাসায় দাওরার ক্লাসে এসে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে বন্ধুত্ব ছিল মেয়ের বাপের। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে? লাহোরে বাড়ি, আহমদ আলী নাম। সে বিবাহিত না অবিবাহিত? তো অবিবাহিত। সে কি বিবাহ করবে? মাহমুদ হাসান দেওবন্দি ওস্তাদ ছাত্র দ্বারা ডাকালেন, ডাকাই বললেন, বেটা তুমি তো অবিবাহিত, জি বিবাহ করবো তুমি? হুজুর আমি তো একলা মানুষ, আমার বাপ মা সব কাফের, আমার কিছুই নাই, আমার কে মেয়ে দিবে? তখন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী বললেন, যদি তোমাকে কেউ মেয়ে দেয় তাহলে তুমি কি খেয়াল করো? তাহলে তো সুন্নাত, আমি তো তাহলে করতে রাজি আছি। তখন ওই মেয়ের বাপ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী থেকে অনুমতি নিয়ে বললেন, আগামীকাল আসরের পরে এ জায়গা বিবাহ হবে, এলান হয়ে গেল। আহমদ আলী লাহোরি নিজেই ওনার জীবনীতে লিখছে, উনি বলে যে আমি ক্লাস রুম থেকে উঠে হোস্টেলে যাই, ছাত্রদের আবাস রুমে যাই, ছাত্রদের মাঝে আমি এলান করে দিলাম, খুশি দিলাম যে আগামীকাল আমার বিবাহ। ছাত্ররা তো আমার নিয়ে হাসি মজাক করলো, একটা জামা ছিঁড়া জামা, আমার বললো, ভাই বিয়ের দিন একটু ভালো জামা পড়তে হয়, আপনি আমাদের একজনের নতুন জামা পরেন, ভালো জামা পরেন, বিয়ের দিন একটু ভালো জামা পড়তে হয়। আহমদের লাহোরি রহমতুল্লাহ আলী বলেন যে আমার আত্মমর্যাদা লাগলো না, আমার যে আছে এটাই পরব, তাদের কারো জামা ধার করে পরব না। যখন তারা দেখলো যে আমি তাদের জামা পরব না, তখন তারা বললো, ঠিক আছে আপনারটা একটু ধুয়ে আপনি পরেন, পরিষ্কার করে পরেন, একটা জামা সারা সপ্তাহ ধরে পরেন, শুক্রবারে শুধু ধোন। উনি বলেন তাদের এই বুদ্ধিটা শুনলাম, বৃষ্টির দিন ছিল, জোহরের আগে জামা ধুয়ে দিলাম, ধুয়ে দিছি, বৃষ্টি নামছে, আর রৌদ্র নাই, শুকানোর কোনো ব্যবস্থা নাই। জোহরের নামাজের পরে দেওবন্দের যে মসজিদ, সেই মসজিদে এক বারান্দায় জামাটা নিয়ে ধরে রাখছি যে মাথা শীঘ্র শুকাই কিনা। আসরের পরে বিবাহ, আসরের না আদানের সময় কিছু জামা আর শুকায় না, আর একজনের জামা গাইতে বলে সেটাও আমার আত্মমর্যাদা রাখতে। যারা সত্যিকারে মর্যাদা ছিল তারা এমনই হয়, আমার যেটা আছে সেটা নিয়ে আমি খুশি। আসরের নামাজের আগে সবাই মেয়ের পক্ষ, মেয়ের বাপ উপস্থিত হয়ে গেছে, আমি আমার ওই ভিজা জামাই গাই দিলাম। আসর পরে সুন্নাত তরিকায় খুতবা দিয়ে বিবাহের মন্দিরে যখন আমি বসেছি, আমার জামা ভিজা, এবং গতকাল যে জামা গাই দিয়ে দেখা হয়েছে আজকে ওই জামাই কিন্তু ভিজা। মেয়ের বাপ দেখে এই অবস্থা দেখে বুঝে ফেলল, বুঝে ফেললে আর কি, আমাকে সাথে আমি কিছু নি নাই। দাওরা পাস করার পরে এই অবস্থায় জীর্ণ শীর্ণ অবস্থায় মেয়ের বাপ মেয়েকে আমার কাছে দিয়ে দিতে চায়, আমি আনলাম। এই অবস্থা চলতেছে আমার জীর্ণ শীর্ণ অবস্থা, সামান্য কিছু উপার্জনের ব্যবস্থা। স্ত্রীকে আনার পর স্ত্রী নিয়ে ঘর সংসার করতেছি, কিছুদিন থাকার পর স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেছি। আমাদের এই লাহোরি রহমতুল্লাহ আলী বলেন, যাবার পর আমি আরাক রুমে শুনতেছি, আমার বিবির কাছে তার বাপ তার মা জিজ্ঞেস করতেছে, মা তার সংসার কেমন চলে। স্বামীর বিবাহের অবস্থা ছিল এরকম, মেয়ে উত্তর দিয়েছে যে মা আপনার মুখে আব্বার মুখে জান্নাতের সুখ শান্তির কথা শুনেছি, কিন্তু এই স্বামীর সংসারে যে বাস্তবিক অর্থে জান্নাতের সুখ শান্তি আমি অনুভব করতেছি। কখনো কল্পনা করা যায়? যদি বিবি দিনদার হয়, যেটা বোঝাতে চাচ্ছি, বিবি যদি দিনদার হয়, দিনই মেজাজের হয়, স্বামীর দুঃখ বেদনা যদি তার ভিতরে অনুভূতিতে থাকে, তাহলে এই বিবিও জান্নাতে থাকে, স্বামীও জান্নাতে থাকে। এই বিবিকে এই অনুভূতি জাগ্রত করার জন্য কোরআনে কারিমে সর্বপ্রথম ভূমিকা দিচ্ছেন বাইরুহুন্না, এদেরকে উপদেশ দিতে হবে। উপদেশ, উপদেশ দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। এক শ্রেণী মানুষ আছে, যখন পায় তখন দাওয়াত খায়, যখন পায় তখনই ভালো কথা খায়, এই ভালো কথার কোনো মূল্য থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় এভাবে তাফসীর করতে গেছেন। তাফসীর শুনে মানুষ মুগ্ধ হয়ে বলছে, হুজুর আপনি দৈনিক তাফসীর করবেন এভাবে জজবা। তখন বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আমি মানুষদেরকে বিরক্ত করতে চাই না, এই সপ্তাহে একবার হয় এটা একটা গুরুত্ব থাকবে, দৈনিক যদি আমি করি এর কোনো গুরুত্ব থাকবে না। কিছু স্বামী, কিছু বাপ, কিছু গার্জিয়ান আছে, আসেন উঠতে বসতে আদেশ নিষেধ উপদেশ এমন ভাবে করতে থাকে, এই ছেলের কান, স্ত্রীর কান, মেয়ের কান যাতা ফাঁদা হয়ে গেছে, আমার বাপ সবসময় একথা কবে, সুতরাং এই বাপের কথা কোনো দরকার নেই। এটা উপদেশের জায়গা না, উপদেশ এটা না। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ মনে করে নবী, নবী না উনি, বজরগ রহমতুল্লাহ আলী বললে ভালো, যাতে মানুষ ওনাকে নবী না মনে করে, উনি নবী না। তবে উপদেশ দিতেন, এত বেশি উপদেশ ওনার ছিল, আরবে তখনকার যুগে কোরআনে কারিম আসার আগে তার উপদেশগুলো মানুষ বিভিন্ন বাণী আকারে লিখে রাখতো, এখন যেমন আমাদের ডায়েরিতে বিভিন্ন জায়গা থাকে। আর এই উপদেশগুলো বেশি দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল লোকমান। লোকমান হাকিম একবার তার ছেলেকে উপদেশ দিবেন, উপদেশ দেওয়ার জন্য আগের থেকে বলছে, ছেলে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি তোমার সব কাজকাম শেষ করে তারপরে এসো আমার সাথে কথা আসছে, তোমার আজকে সারাদিন কাজ শেষ হয়ে ব্যস্ততা আছে দেখি। আগে ছেলেকে অনেক ভূমিকা পেশ করছে, ভূমিকা শেষ করে তারপরে বলে যে বৎস আমি তোমাকে আল্লাহ তাআলার হুকুম মানার উপদেশ দিচ্ছি। উপদেশ কাউকে দেওয়ার জন্য সেটা স্থান কাল পাত্র তৈরি করতে হয়, স্থান কাল পাত্র এগুলো তৈরি না করে যদি যে কোনো মুহূর্তে উপদেশ দেওয়া হয়, এই উপদেশটা গ্রহণ করে না মানুষ, গ্রহণ করতে চায় না। এক নাম্বার। দুই নাম্বার হলো, স্বামী যত বড়ই হোক না কেন, বড়ই অফিসার, বড় চেয়ারম্যান, যা কিছু হোক না কেন, বিবির কাছে কিছুই না, মার কাছে আর বিবির কাছে কিছুই না। এ তো সবসময় দেখবে, বাচ্চা আলমগীরের কথা আছে, বাচ্চা আলমগীরের বিবি ওই বংশের যে কোনো এক বাচ্চার কথা আছে, যে বিবি বাচ্চাকে বাচ্চা মনে করে কি করতো না, মানত না। বিবিকে ভয় দেওয়ার জন্য হাজার হাজার সৈন্য এনে বাচ্চার রাজমহলের সামনে রাখছে। রাখার পর বাচ্চা হাতের ইশারা দেয় আর সৈন্য এক এক দিকে দৌড়াতে থাকে, বিভিন্ন হুকুম দেখায়। বিবিরে দেখাতে চাচ্ছে যে আমার হাতের ইশারায় এত সৈন্য ওড়ে, হুকুম চলে। বিবি সবকিছু দেখার পরে বলছে, ও আগের থেকে মানুষ ছেদ করে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য যে তোমার কথা এরা মানে। এটা হাসির গল্প, এক লোক বড় বুজুর্গ মানুষ, হাসির গল্প। সে লোক যে বুজুর্গ এটা বিবি মানে না। এখন বিবিকে বুজুর্গ বোঝানোর জন্য বাড়ির এপার থেকে ওপারে উড়ে চলে গেছে। উড়ে চলে যাওয়ার পরে বিবিরে এসে বলতেছে, তুমি কি দেখছিলে যে উপর দিয়ে একটা লোক উড়ে গেছিল? হ্যাঁ দেখছি, এই লোকটা না কত বড় বুজুর্গ মানুষ, এপার থেকে ওপারে উড়ে গেল। হ্যাঁ তুমি দেখছিলে? হ্যাঁ দেখছি। স্বামী বলে যে ওটা আমি ছিলাম। এখন বিবি বলে, এই জন্য তো পাহাড়টা বাঁকা ছিল, এই জন্য তো পাহাড়টা বাঁকা ছিল, তুমি উঠছো তো এই জন্য পা বাঁকা ছিল। এই জন্য বোঝাচ্ছি যে আপনি স্বামী হিসাবে সবসময় যদি আপনি উপদেশ দিতে থাকেন, এই উপদেশ তার কাছে উপদেশ মনে হবে না। তাহলে কি করতে হবে? তার শিক্ষণীয় উপদেশমূলক কিছু খোরাকের ব্যবস্থা তার করতে হবে। এই যে কোনো ভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে হোক, ধর্মীয় বই পুস্তকের মাধ্যমে হোক, ভালো পরিবেশে নেওয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে তাকে এটার ব্যবস্থা করে দিতে হবে। আপনার আপনার কথা তার কাছে এত দামি হবে না। ঈদের সময় এমন কোন স্বামী নাই স্ত্রীর দাবি পূরণ করে না। স্ত্রীর দাবি পূরণ করার জন্য হাজার হাজার টাকা ভাঙে, কিন্তু স্ত্রীকে দিনদার বানানোর জন্য কিছু টাকা ব্যয় করা, কিছু বিক্রি করা, কিছু সময় দেওয়া, এটা কিন্তু স্বামীর চিন্তায় আসে। আমাদের এক পরিচিত একজন ডাক্তার, স্বামী বড় একটি ডাক্তার, স্বামী ডাক্তার, স্ত্রী বড় এক চাকরি করে, স্ত্রী মানে না। সে ডাক্তার সাহেব আবার জিকির আজগার করে, এক আমাদের আফ্রিকার হজরত বায়াত। স্ত্রী বিভিন্ন মৌসুমে শ্রীলঙ্কা বিভিন্ন দেশে স্বামীর এনে কি করতে যায়, টুরে যায়, ঘুরতে যায়। আমার কাছে একবার, আমি বললাম যে সবকিছু মাইনে নেন, আপনি একবার উমরা করার বাহানা দিয়ে মক্কা মদিনায় ঘুরাই নিয়ে আসেন। আপনার উদ্দেশ্য থাকে স্ত্রীর অন্তরে দিনের বুঝটা, মক্কা মদিনার শ্রদ্ধাটা সৃষ্টি করা, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করা, যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত রয়েছে। রাজি হয়েছে, রাজি হয়ে যাওয়ার পর উমরা করে আসার পরে ডাক্তার সাহেব সেই স্বামী আমারে শোনায় যে হুজুর হজে যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে, হজে যাবে। আমি বলি আলহামদুলিল্লাহ যে কাল হয়েছে। আপনি অন্য দেশে যাইতেন টুরে অতীতে বিভিন্ন সময় মৌসুমে, এইটা এটা ওই দেশে না যে আপনি এমন একটা জায়গা যাবেন যে জায়গা যাওয়ার কারণে তার দিনই শিক্ষা হবে, নিজের খোরাক হবে, এমন জায়গা গেলে তার ঘোরাও হয়ে যাবে এবং তার অন্তরে হেদায়াতের কিছু আলো ঢুকবে। স্বামী স্বামীর উপদেশ স্ত্রীর কাছে সবসময় গ্রহণ সবসময় দামি হয় না, সবসময় দামি হয় না। তাহলে কি করতে হবে? স্ত্রীকে এ ধরনের পরিবেশে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের আকবর কমপ্লেক্সের মুফতি দেলাওয়ার সাহেব হুজুর নামে একজন আছে, হুজুর নিজেই শোনাচ্ছেন হুজুরের তাফসিরে 700-800 মহিলারা তাফসিরে জমা হয়, শত শত মহিলারা জমা হয়। হুজুর বললেন এটাও আমরা জানতাম না। একবার একটা দরকারে মেয়েদের হিসাব করা হলো যে তাফসিরে কতগুলো মেয়ে আছে, এই সব এলাকা থেকে ওই জায়গা চলে যায়। যার কারণে কি হয়েছে? হুজুরের স্ত্রীর কাছে সমস্ত মেয়েরা বলে যে আগে আমাদের সংসারে অশান্তি ছিল, বেপর্দায় চলতাম, স্বামীকে মানতাম না ইত্যাদি, কিন্তু এই কোরআনের সংস্পর্শে, এই আলোচনার সংস্পর্শে আস্তে আস্তে হেদায়েতের নূর আমাদের মধ্যে ঢুকতে ঢুকতে এখন এই স্বামীর আনুগত্য করা শিখছি এবং হেদায়েতের দিকে চলারও একটা আগ্রহ তৈরি হয়েছে। বলার উদ্দেশ্য হলো যে আপনার উপদেশ আপনার স্ত্রীর কাছে সবসময় দামি হবে না, স্ত্রীকে উপদেশ দেওয়ার একটা পরিবেশ আপনার সৃষ্টি করে দিতে হবে। আপনি নিয়ে যান, আপনি আনেন, ব্যবস্থা করেন, ধর্মীয় কিতাবাদি দেন, অথবা আপনি কোন ওয়াজ কোনোভাবে রেকর্ড কোন জায়গা, হক্কানি ওলামা একরাম যাদের কথার মধ্যে হেদায়াতের নূর আছে এমন কিছু ব্যবস্থা যদি আপনি করে দেন, তাহলে দেখবেন আস্তে আস্তে তার ভিতরে হেদায়াতের নূর ঢুকবে। বাসায় স্ত্রী যদি চায় বড় স্ক্রিন কিনে দিচ্ছেন, মাসে মাসে ডিসলাইনের চাঁদা দিচ্ছেন, জাহান্নামের চাঁদা দিচ্ছেন, আমি বলি সবকিছু করতেছেন, কিন্তু হেদায়াতের জন্য একটা ফিকির করলে তো হয়ে যায়। স্ত্রী যদি হেদায়াত পায়, স্ত্রীর চাইতে স্বামীর ফায়দা বেশি স্বামীর। স্ত্রী যদি হেদায়াত হয়ে যায়, স্ত্রী যদি ধার্মিক হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তাহলে স্ত্রীর চাইতে বেশি শান্তি ভোগ করে স্বামী। এজন্য স্ত্রীর ফিকির চাইতে স্বামীর ফিকির বেশি করা চাই, যে আমার স্ত্রীকে কিভাবে আমি দিনদার পরেজগার বানাবো। কোরআনে কারীম এই জন্য সর্বপ্রথম উপদেশ দিয়েছেন, ফাইদুহুন্না, উপদেশ দাও। এক নম্বর, তিনটা পদক্ষেপের এক নম্বর হলো ফাইদুহুন্না, স্ত্রীকে উপদেশ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে একত্রিত করে আম্মাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বিবিদেরকে, বিভিন্ন মহিলাদেরকে উপদেশ দিতেন। আমরাও যদি আমাদের ঘরগুলোকে হিকমতের সাথে, ওই যে বললাম তিক্ততা করা যাবে না, ইসলাম তিক্ততা পছন্দ করে না, তিক্ততা হলে আপনি তখন তাদের কাছে পাতলা হয়ে যাবেন। তিক্ততা সৃষ্টি না করে হিকমতের সাথে বিবিদেরকে যদি উপদেশের পরিবেশ কায়েম করা যায়, ওয়াজ নসিহতের পরিবেশ কায়েম করা যায়, দ্বীনের একটা পরিবেশ কায়েম করা যায়, মাসরাতের তালিম হয় কোথায়, তাফসীরের কোথায় পয়েন্ট আছে, হেদায়েতের আলোক একজন দিনদার মহিলাকে আছে, কোরআনে কারীম শেখা যায় কোথায়, দ্বীনী আলোচনা হয় কোথায়, সেটাকে আপনি ফিকির করে করে আপনার স্ত্রীকে সেটাকে একটু জোড়াই দেন। জোড়াই দেওয়ার পরে যখন হেদায়েতের সাথে একটা সংযোগ হয়ে যাবে, তখন আর আপনার আগে দেওয়া লাগবে না, সেই নীতি নীতি চলতে থাকবে। কিন্তু এইটুক ফিকির আমরা করতে রাজি না, বাকি সব দাবি তাদের পূরণ করি, কিন্তু এই হেদায়েত উপদেশের দাবির ব্যাপারে আমরা তৎপর না। যদি এটি তৎপর হয় তাহলে এই এক নম্বর যে ভূমিকা আছে, এক নম্বরের দ্বারাই আমাদের বিবিরা ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে ভালো জিনিস গ্রহণ করার যোগ্যতা দিয়ে রাখছে। সব মানুষ যতই খারাপ হোক না কেন, তাকে ভালো উপদেশ কেউ দিয়ে নেয়, ভালো উপদেশ গ্রহণ করার পরিবেশ তাকে সৃষ্টি করে দেওয়া হয় নাই, এই জন্য সে কখনোই দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের যত খারাপই বর্ণনা করেছেন, তত বিবিদের ব্যাপারে স্বামীকে তত বেশি উপদেশ দিয়েছেন, তুমি তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি তোমার স্ত্রীকে উপদেশ দিতে থাকো, তুমি তোমার স্ত্রীর হক আদায় করতে থাকো। অপর দিক থেকে আবার এটাও বলেছেন, যদি তুমি স্ত্রীর হক আদায় না করো, স্ত্রীর উপদেশ না দাও, তাহলে একজন বিজ্ঞ মানুষকে পেরেশান করার জন্য, হয়রান করার জন্য মহিলার চাইতে ক্ষতিকর আর কোনো জিনিস নাই। এই জিনিসটাকে যদি ভালো হিসেবে ব্যবহার করা হয় ভালো, আর যদি ভালো হিসেবে ব্যবহার না করা হয় সেটা খারাপের দিকে চলে যাবে। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে পাকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে। আমরা জানি সবাই পাকা হাড্ডি মানে হাওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের বাম পাজরের হাড্ডি থেকে নিয়ে আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই থেকে উদ্দেশ্য, অন্য কারণ থেকে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাকা হাড্ডিকে যদি তুমি ছেড়ে দাও তাহলে আরো পাকা হতে থাকবে, আর যদি পাকাটাকে তুমি একে তাড়াতাড়ি সোজা করে ফেলতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। এই ভাঙ্গাটা হলো তালাক দেওয়া, একেবারে সোজা করতে চাইও না আর পাকা অবস্থায় ছেড়ে দিও না, তাহলে আরো বেশি পাকা হতে থাকবে, যতটুকু আছে এতটুকুই সংশোধন করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিবিদেরকে জমা করে করে অনেক সময় উপদেশ দিতেন। এই জন্য কোরআনে কারীমের স্ত্রীকে সংশোধনের তিনটা পদক্ষেপের এক নম্বর পদক্ষেপ হলো স্ত্রীকে উপদেশ দেওয়া, উপদেশের পরিবেশ সৃষ্টি করা এবং ভালো পরিবেশে থেকে আনা নেওয়ার ব্যবস্থা করা। তাহলে ইনশা আল্লাহ এই মাত্রাতে এই মহিলারাও আস্তে আস্তে দিনের পথে আসবে, দিনের পথে আসলে সংসার শান্তি হবে, স্বামীও শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের এই শিক্ষা নিয়ে তার উপর আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام، يا أول الأولين يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين لله نشهد أن ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গোনাগাথাকে মাফ করে দে, ইয়াল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দে, ইয়াল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দে, ইয়াল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকে বাপ হারা, অনেকে মা হারা, ইয়াল্লাহ যাদের ত্যাগ যাদের কষ্টের বিনিময়ে দুনিয়াতে এত বড় হয়েছি, ইয়াল্লাহ যারা শীতের রাত্রে, মা শীতের রাত্রে এত কষ্ট করে আমাদেরকে আরামে রাখার চেষ্টা করেছিলেন, ইয়াল্লাহ ইয়াল্লাহ সবাই ঘুমাতেন, মা আমাদেরকে কোলে করে নিয়ে শুয়ে থাকতেন, যতই ঘুমান না কেন ইয়াল্লাহ সন্তান কেঁদে উঠলে মার ঘুম হারাম হয়ে গিয়েছে, আল্লাহ সেই মা অন্ধকার কবরে পড়ে রয়েছে, সেই মা অন্ধকার কবরে চলে গেছে, সে বাপ্মার খবর নেওয়ার মতো তো সুযোগ হয় না। দুনিয়ার মোহে, স্ত্রী পুত্রের মোহে, ব্যবসা বাণিজ্যের মোহে পড়ে রয়েছে। ইয়া আল্লাহ আমাদের বাপ্মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাপ্মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে ইয়া আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের যাদের বাপমা জীবিত আছেন সব সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, বাপমার হক আদায় করবার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ঘর যদি দিনদার হয়ে যায় তাহলে সব দিনদার হয়ে যায়। ইয়া আল্লাহ আমাদের ঘরগুলোকে দিন দিনই ঘর হিসেবে কবুল করে নেন। আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে রাবেয়া বদরী খাদিজাতুল কুবরা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার পছন্দনীয় বান্দি হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যেভাবে এদেরকে দিনের পথে আনা দরকার সেভাবে দিনের পথে আনার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ দূর দূর থেকে অনেক ভাই কোরআনের মহব্বতে আসেন। ইয়া আল্লাহ কোরআনের হেদায়েত তাদের জন্য আমাদের সকলের জন্য ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ কোরআনের হেদায়েত মোতাবেক ইয়া আল্লাহ আমাদের জীবন যাপন করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই সামান্য সময়টুকু কোরআনের পিছনে দেওয়ার বরকতে আমাদের বাকি সময় আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে আপনি সুন্দর করে দেন। ইয়া আল্লাহ আপনার পাগল বান্দারা হজ করে দেশে ফিরে আসতেছে, সকলের হজকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ বিশেষভাবে খন্দকার সাহেবের জামাই এবং নাতি ইয়া আল্লাহ হজ করে আজকে ফিরে আসতেছে, তাদেরকে নিরাপত্তার সাথে ফিরে আসবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সকল হাজি সাহেবকে তাদের হজ ধরে রাখবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার ঘরের সামনে হাজির হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবার তৌফিক দান করেন। আপনার রসুলের রওজার সামনে আদরের সাথে সালাম পেশ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, হালাল নিজেকে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, দিনের সঠিক বুঝ লাভ করে সে অনুপাতে জীবন যাপন করবার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের মনের খবর জানেন। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ জানি না কখন আজরাইল এসে যায়, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে। ইয়া আল্লাহ কঠিন রোগে ভুগে ভুগে আমাদের কাউকে মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ এবং ইয়া আল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ আমাদের কাউকে দুর্ঘটনার মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইমানের মৃত্যুর ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ফয়সালা করে দিয়ে। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশা গুলোকে কবুল করে নে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।